السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. যেমন আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম মোজার উপরে মাসাহ করার মশলা একদিন বিশেষভাবে বলবো, যেহেতু বহু মশলা আছে অনেক মানুষের অজানা, আর শীতকাল যেহেতু বাড়িতে মহিলারাও মোজা পরে তো তারা জানতে চাইবে যে মোজার উপরে মাসাহ কিভাবে করতে হয়, কতদিন করা যায়। আচ্ছা, প্রত্যেক দিন মোজার উপরে মাসাহ করতে পারেন না? পারেন না, প্রত্যেক দিন আমরা মোজার উপরে মাসাহ করতে পারি। কিভাবে? নিয়ম মেনে, এমনি যে নিয়ম আছে সেই নিয়ম, যতদিন মাসাহ করা যায় সেই টাইমটা পার হয়ে গেলে আবার নতুন করে করতে পারি, নতুন করে উজু করে, যেভাবে নিয়ম আছে আর কি। তো এইভাবে মহিলারাও বাড়িতে মাসাহ করে সারাদিনের মধ্যে একবার যদি উজু অবস্থায় মোজাটা পরে তাহলে 24 ঘন্টা, আবার যখনই পার হয়ে যাবে তখন আবার নতুন করে উজু করে মোজাটা পড়বে, তাহলে আবার 24 ঘন্টা। এইভাবে শীত সে কাটাতে পারবে বাড়িতে, এবং মোসাফির কদিন পারবে বলছি পরে ইনশাআল্লাহ। তো আজকের মশলা হলো যে মোজা, মোজা হচ্ছে দুরকম, এক হচ্ছে চামড়ার মোজা আর এক হচ্ছে কাপড় বা নাইলন ইত্যাদির মোজা। দুটো মোজাতেই মাসাহ চলবে, যদিও অনেকে বলে না চামড়ার মোজাতেই শুধু চলবে অন্য চলবে না, কিন্তু সহি হাদিস এসেছে সে ব্যাপারে বলা যায় যে কাপড়ের মোজা বা নাইলনের মোজা যেটা পা ঢেকে রাখে, কতটা ঢাকা থাকতে হবে পাটা, কতটা ঢাকা থাকতে হবে উজুর জায়গা ধোয়া পর্যন্ত, উজুর কত জায়গাটা কত ধুতে হয়, ওই যে গাঁট বলে গিট বলে বা গ্রন্থি বলে ওই পর্যন্ত, টাকনু যেটাকে বলছেন ওই পর্যন্ত যদি ঢাকা থাকে তাহলে তার উপরে মাসাহ করা যাবে। হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মোজা পরে উজু করছিলেন, তো সাহাবি মোজাটা খুলতে গেলেন, জানেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করতেন সাহাবিরা, নিবেদিত প্রাণ একদম খেদমতের জন্য, তো মোজাটা খুলতে গেলেন তো বললেন যে দা আহুমা, তুমি ছেড়ে দাও, ফাইনি আদখালতু হুমা তাহেরান বা তাহেরাতাইন, যাই হোক যে হাদিসের শব্দ, যে আমি তুমি ছেড়ে দাও এ দুটোকে, যেহেতু আমি পবিত্র অবস্থায় কি করেছি প্রবিষ্ট করেছি বা পড়েছি, আমি পবিত্র অবস্থায়, পবিত্র মানে কিসের পবিত্র, উজু অবস্থায়, উজু অবস্থায় পড়েছি, সুতরাং পাতলা হোক মোটা হোক যেন পায়ের চামড়া নজর না আসে, এমন পাতলা বলতে একবারে সেই এ হলে হবে না যে পায়ে পা দেখা যাচ্ছে চামড়া দেখা যাচ্ছে। তো যাই হোক, যদি মোজা হয় তাহলে কি করা যাবে, তার উপরে মাসাহ করা যাবে। আচ্ছা, জুতোর উপরে কি মাসাহ করা যায়? হ্যাঁ, জুতো যদি আপনার গাঁট পর্যন্ত হয়, সেই জুতো যদি বারবার খোলা, আর সেই জুতো পরে যদি নামাজও পড়েন আপনি, যেমন মরুভূমিতে যারা পুলিশের চাকরি করে বা যারা সেনাতে চাকরি করে তাদেরকে জুতো পরেই নামাজ পড়তে হয়, তো সেই ক্ষেত্রে যদি জুতোটা মোজাসহ, জুতো জুতোটা এমনি পরা হয় না, মোজাসহই পড়তে হয়, মোজাসহ জুতো যদি উজু অবস্থায় পড়ে থাকে তাহলে সেও তার উপরে জুতোর উপরে মাসাহ করে নামাজ পড়তে পারবে। তো আর শর্ত হলো পবিত্র হওয়া, তাই না? নাপাক মোজাতে কি মাসাহ হবে না? আর জুতো নাপাক হলে কি লাভটা কি? তাতে নামাজও হবে না, তাই না? বেশ, তাহলে বোঝা গেল জুতোর উপরেও মাসাহ চলবে। আর যদি ফাটা হয়, হ্যাঁ ফাটা যদি সামান্য হয়, চেরা ফাটা ফুটো এতে সমস্যা নেই, কিন্তু হ্যাঁ অনেকটা বেশি যদি ফাটা হয় যে মোজার অবস্থাই খারাপ হয়ে গেছে, মোজার এর থেকে বেরিয়ে গেছে, তাহলে সেটা তার উপরে মাসাহ করা যাবে না। ঠিক আছে, এবার চলুন মাসার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিমের জন্য, মুকিম কাকে বলে? গৃহবাসী, মানে যে মুসাফির না, একটা লোক সফরে আছে আর একটা লোক বাড়িতে আছে, তো বাড়িতে যে থাকে তাকে বলে মুকিম, আর যে সফরে থাকে তাকে কি বলে? মুসাফির। মুসাফির কখন হয়, কত কিলোমিটার গেলে মুসাফির বলা হয়, ব্যাপারে ওলামাদের মতভেদ আছে। মোটামুটি 24 কিলোমিটার, মোটামুটি 24 কিলোমিটার, একটা হাদিসের ভিত্তিতে মোটামুটি 24 কিলোমিটার বা তার বেশি গেলে তাকে মুসাফির বলা হয়। তো এই মুসাফির অবস্থায় কতদিন? 3 দিন 3 রাত, আর মুকিম অবস্থায় 1 দিন 1 রাত, 24 ঘন্টা। মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত, আর ঘরে থাকা অবস্থায় 1 দিন 1 রাত, 24 ঘন্টা। কিন্তু এই সময়টা কখন থেকে শুরু হবে? সময়টা কখন থেকে শুরু হবে? মোজা পড়লেন তখন থেকে, নাকি মোজা পড়ে উজুটা ভেঙে গেল তখন থেকে, নাকি প্রথম মাসাহ করলেন তখন থেকে? হ্যাঁ, সবাই একমত, কখন থেকে? প্রথম মাসাহ করলেন মোজার উপরে তখন থেকে। উদাহরণস্বরূপ, ফজরের সময় আপনি উজু করলেন, দিয়ে মোজা পড়লেন, মোজা পড়ে আপনি ফজরের নামাজ পড়লেন, তারপর আপনার উজু নষ্ট হয়ে গেল, আর উজুর দরকার হল না, একবারে জোহরের আগে আপনি উজু করলেন, ঠিক আছে? জোহরের আগে যখন উজু করবেন তখন তার উপরে আপনি মাসাহ করলেন, তাহলে আপনি আগামী কতক্ষণ পর্যন্ত আবার মোজার উপর মাসাহ করতে পারবেন? 24 ঘন্টা। আগামী দিন জোহরের আগে পর্যন্ত আপনি 24 ঘন্টার মধ্যে যতবার উজু করবেন মোজার উপরে মাসাহ করতে পারবেন। আর মুসাফির হলে 3 দিন 3 রাত ওইভাবে হিসাব করবে। তার মানে বোঝা গেল যে প্রথম মাসাহটা যখন করবেন, প্রথম উজু না, আর প্রথম মোজা পড়েছেন তখনও না, বা মোজা পড়ে আপনার উজু ভেঙে গেছে তখন থেকেও না, মোজা পড়া অবস্থায় প্রথম মাসাহ যখন তার উপরে করবেন তখন থেকে আপনার সময় শুরু হবে। আশা করি মনে থাকবে সবারই। আচ্ছা, কি বলে, যখন আপনি মোজা পড়বেন, তো মোজা পড়ার শর্ত হলো, একটা শর্ত হলো কি, যে উজু অবস্থায় থাকতে হবে। যখন আপনি মোজাটা পড়বেন তখন আপনার উজু থাকতে হবে। উজু ভাঙা অবস্থায় থাকলে যদি আপনি মোজা পড়েন, মনে করুন ফজরের আগে আপনি মোজাটা পড়ে নিলেন, তারপর আপনি উজু করলেন, মাসাহ চলবে না? যেহেতু আপনি উজু, বিনা উজুতে আপনি মোজা পড়েছেন, তাতে চলবে না। হ্যাঁ, যে আদখালতু হুমা তাহেরাতাইন হাদিসে শব্দ এসেছে, আমি পবিত্র অবস্থায় মোজা দুটো পড়েছি, মানে দুটোই পবিত্র অবস্থায় পড়েছি। এখন যদি একটা পবিত্র অবস্থায় হয় আর একটা অপবিত্র অবস্থায় হয়, তাহলে বাদশাহ নামদা কি হবে? মনে করুন একজন, এই সাধারণত এরকম করে না কেউ, যে একটা পা ধুলো তারপর মোজাটা পরে নিল, তারপর আর একটা পা ধুলো তারপর মোজাটা পরলো, এরকম হয় না, কিন্তু মোজা ভিজে যাবে, সাধারণত এরকম হয় না। কিন্তু যদি কেউ মনে করে যে এই পাটা ধুয়ে নিলাম, ধুয়ে মোজাটা পরলাম, তারপর এই পাটা ধুলাম, তাহলে কি দুটোই পবিত্র অবস্থায় পড়া হলো? একটা অপবিত্র অবস্থায় পড়া হয়ে যাবে, তাই না? কারণ প্রথম মোজাটা যখন আপনি পরবেন তখন দ্বিতীয় পাটা ধোয়া হয়নি, আপনার উজুটা কমপ্লিটই হয়নি, তাই না? তো সেই ক্ষেত্রে ওলামাদের মতভেদ আছে, তবে সাবধানতার কাজ হলো যে দুটো পা ধুয়ে তারপরে আপনি কি করবেন, মোজা পরবেন। বেশ, মোজা যদি খুলে ফেলা হয় তাতে কি উজু ভেঙে যায়? মনে করুন আপনি জোহরের সময় মাসাহ করলেন, ঠিক আছে, জোহরের সময় মাসাহ করার পর, জোহরের নামাজ পড়ার পর আপনি উজু ছেড়ে দিলেন, মানে উজু ভেঙে গেল আপনার, তাহলে তো আবার উজু করতে হবে, তাই না? তো তো তখন আবার মাসাহ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি মোজাটা খুলে দেন, জোহরের নামাজ পড়ে মোজাটা খুলে দিলেন, তারপরে যখন উজু করবেন তখন তার মাসাহ আবার পরে নিলে পরে তার হবে না, তাহলে আবার নতুন করে পা ধুতে হবে, তবে আবার উজু করতে হবে, তাই না? এখন প্রশ্ন হলো যে জোহরের পর যখন আপনি উজু আছে, উজু ভাঙেনি, উজু ভাঙেনি, মোজা দুটো খুলে দিলেন, হয়তো ভিজে গেল কি কাঁকড় ঢুকে গেছে, দিয়ে খুলে দিলেন, এখন উজু থাকলো আসর পর্যন্ত, উজু ভাঙেনি, আসরের আজান হলো, আসরের ওই উজুতে আসরের নামাজ হবে না হবে না? মোজা খুলে দিয়েছেন, হ্যাঁ, সবাই একমত, কারণ উজু নষ্ট হয়নি, উজু ভাঙার যে কারণ সেটা মোজা খোলা নয়, হয়তো মাসা ভেঙে গেল, তার মানে মাসাটা আর হবে না মোজা পড়ে, কিন্তু কি হবে আপনার ওই ওই উজুতে মোজা খোলার পরেও আপনার ওই উজুতে কি হবে, নামাজ হবে, উজু নষ্ট হবে না। কিন্তু আপনি উজু মাসা মোজা খুলে দিলেন, উজু অবস্থায় মাসা খুলে দিলেন, দিয়ে আবার পড়লেন, উজু অবস্থায় মাসা খুলে মানে মোজা খুলে দিলেন, দিয়ে আবার আপনি পড়লেন, এই এই সময়ে কি মাসা চলবে? এই সময়ে মাসা মানে আপনি যেহেতু আপনি মোজা খুলে ফেলেছেন, মোজা খুলে ফেলেছেন কিন্তু উজু আপনার নষ্ট হয়নি, তারপরে আপনি আবার ঘুরিয়ে পড়লেন, তাহলে এটা কোন উজুতে হবে? এটা প্রথম উজুতে। কেমন বুঝলেন ব্যাপারটা? মানে এখনো মোজার উপরে মাসাহ করেননি আপনি, মোজার উপরে মাসাহ করেননি, খুলে পড়া হয়েছে, তারপরে উজু অবস্থায় আছেন, তারপরে আবার মোজাটা পরে মানে মোজাটা পরিষ্কার করলেন কি মানে তখন আপনার উজু নষ্ট হয়নি? প্রথমে যখন মাসা মোজাটা পরেছেন তারপরে উজু নষ্ট হয়নি, মোজাটা খুললেন পরিষ্কার করলেন কি শুকিয়ে শুকালেন কিংবা কাকড়টা বের করে নেন আবার পরলেন, প্রথম উজুতেই আপনি আছেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তার উপরে মাসা হবে, এতে আর কোনো সমস্যা হবে না। বেশ, কিন্তু যদি তার উপরে মাসা হয়ে গেছে, একবার আপনি মাসা করেছেন তারপরে আপনি মোজাটা খুলেছেন, তাহলে আর হবে, তখন কি করতে হবে? উজু করার সময় পা ধুতে হবে, তাই না? মাশাআল্লাহ, তো জানেন সবকিছুই। বেশ, যদি আপনি একটা মোজার উপরে আর একটা মোজা পড়েন, একটা মোজা আছে আবার একটা মোজা পড়লেন, শীত বেড়ে গেছে, ঠান্ডা বেশি লাগছে, আর একটা মোজা পড়লেন, তাহলে কি সমস্যা হবে? না, তাতেও সমস্যা হবে না, আপনার ওই মোজা ডবল মোজার উপরেই আপনার, কিংবা জুতো পড়লেন সেটা প্রথম মাসা করার আগে, প্রথম মাসা করার আগে যদি আপনি পড়েন তাহলে আপনাকে পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায় যদি আপনি পড়ে থাকেন তাহলে তার উপরে ডবল মোজার উপরেই মাসা চলবে। বেশ, যদি মাসার সময় পার হয়ে যায় তাতে কি উজু ভেঙে যাবে? যেমন মোজা খুললে উজু ভাঙবে না, তেমনি মাসার যে টাইম, মাসার টাইম কত বললাম মুকিম অবস্থায় 24 ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে গেলে কি উজু নষ্ট হয়ে যাবে? না, আপনি উজু থাকলে আপনি নামাজ পড়ে যেতে পারেন, কিন্তু যখনই উজু করতে যাবেন তখন কি করতে হবে? মোজা খুলতে হবে, মনে থাকবে? এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম মশলা, এগুলো মনে রাখবেন। মাসাহ করার সময় কি নিয়ত করতে হবে যে আমি 24 ঘন্টা মাসাহ করব, কি 3 দিন 3 রাত মাসাহ করব মুসাফির অবস্থায়? নিয়ত রাখতে হবে না, নিয়ত করা জরুরি না। আপনি মোজাটা পড়লেন, হ্যাঁ, অদূর সময়ে আপনি নিয়ত মোজাটা পড়লেন, কিন্তু নিয়তটা নেই যে আপনি মাসাহ করবেন, আপনি ভাবলেন যে আবার উজু যখন করব তখন দেখা যাবে, আপনার কোনো নিয়ত নেই যে মাসাহ করব না করব না, দিয়ে জোহরের সময় এলো আপনি খুলে দিলেন, সমস্যা নেই, আপনি পা ধুলেন, একটু গরম লাগলো মোজাটা খুলে দিলেন, কিংবা ঠান্ডা বেশি হয়ে গেল মোজাটা থেকে গেল আপনি মাসাহ করলেন, কিন্তু যখন মোজাটা পরেছেন তখন নিয়ত ছিল না যে আমি এই মোজার উপরে মাসাহ করব, এরকম নিয়ত করা কি জরুরি? না, এরকম নিয়ত করাও জরুরি নয়। আপনার যখন মাসাহ করার সময় আসবে, কিন্তু শর্ত হলো যে আপনার উজু অবস্থায় পড়া থাকতে হবে, ঠিক আছে? এবারে চলুন আবার একবার দেখে নি মাসাহ করার সঠিক পদ্ধতি কি। হ্যাঁ, একবার দেখান যে মাসাহ যে করব মোজার উপরে তার সঠিক পদ্ধতিটা কি। সব ধোয়া হয়ে গেল, শেষকালে পা ধোয়া বাকি, তো পা ধোবেন না, ধোয়ার জায়গায় কি করবেন? মাসাহ করবেন। সঠিক পদ্ধতিটা কি? পানি নেবেন হাতে, পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলে তারপরে স্পর্শ করবেন, একসাথে দুটো হাতকে, ডান হাত দিয়ে ডান পায়ের উপরের অংশ, বাম হাত দিয়ে বাম পায়ের উপরের অংশ মাসাহ করবেন। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ভুল পদ্ধতি কি? পায়ের তলা মাসাহ করে, পায়ের তলা মাসাহ করতে হবে না, অনেকে ওপর নিচে করে, অনেকে শুধু নিচে করে, না মাসা নয়, তারপর অনেকে সাইডে করে, না অনেকে দুই হাত একসাথে করে একটা পা মাসাহ করে, ডান পাটা প্রথমে দুই হাত দিয়ে করে তারপরে বাম পাটা আবার দুই হাত দিয়ে করে, না এটাও ঠিক না। যেমন কান মাসাহ করা হয় ডান হাত দিয়ে ডান কান, বাম হাত দিয়ে বাম কান, ঠিক ওই রকমই আপনার মাসাহটা হবে, দুই হাত দিয়ে দুই কান, বুঝতে পারছেন? দুই পা বা দুই মোজার উপরে মাসাহ করতে হবে। এখন উপরের অংশ মাসাহ করতে হবে, নিচের অংশ না, কারণ দিন যদি রায়ের উপরে হতো, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আছে, লাউকানা দীনু বিরাই লাকানা আসফালাল খুফফি আউলা বিল মাসমিন আলা ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাই। আবু দাউদ দারিমির হাদিস আছে যে যদি দীন রায় দ্বারা হতো, কারো ব্রেন দ্বারা হতো, বিবেক দ্বারা হতো, যুক্তি দ্বারা হতো, তাহলে মাসাটা কোথায় করতে হতো? পায়ের নিচেটা, কারণ পায়ের নিচে সাধারণত ধুলো বালি বা কোনো জায়গায় ময়লা পা দিলেন লেগে গেল, কিন্তু উপরটা মাসা করতে হলো কেন? যেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন আকেল দিয়ে চলেন, পাথর চুম্বন কেন? তো একটা পাথর কেছে, পাথর আমি জানি, হযরত ওমর বলছেন পাথর আমি জানি তুমি না উপকার করতে পারো আর না ক্ষতি করতে পারো। কিন্তু আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি চুম্বন দিতাম। এ হচ্ছে সুন্নত, এ হচ্ছে কাকে কি বলা হয়, মুতাবা, তার মানে ইত্তিবা বলা হয় একে, একে বলা হয় তাআহ, মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, অনুগমন। আমাদেরকে মানতে হবে তার সুন্নাহ, মানতে হবে আতিউল্লাহ ও আতিউর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় করেছেন সেই পদ্ধতিতে, সেই তরিকাতে আমাদেরকে চলতে হবে সমস্ত কাজে, ইবাদতে হোক, আমলে হোক, আকিদা, আকিদা তো বটেই, আকিদা ছাড়া তো কিছু হয় না, মোট কথা আমাদেরকে চলতে হবে। হ্যাঁ বাসান আমদার, আপনি এখন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করতে হবে, প্রত্যেক আমল কবুল হওয়ার মূল ভিত্তিটা কি, মূল ভিত্তিটা কি, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তিটা কি? তৌহিদ থাকতে হবে মানুষের মাঝে, তৌহিদ থাকতে হবে, তার মাঝে শিরিক এলে হবে না। যদি শিরিক থাকে তাহলে কোনো ইবাদতই তার কবুল হবে না। আর একটা জিনিস ওলামারা যোগ করেছেন, যদিও মতভেদ আছে, সেটা হচ্ছে কি, আমলের মধ্যে, আমলের মধ্যে কি, একটা লোক আছে যার মাথা নেই, চলে বেড়াচ্ছে, হয় নাকি এরকম, হাত পা সবই আছে খালি মাথাটা নেই, চলে বেড়াচ্ছে, সম্ভব? একটা বিল্ডিং আছে সব ঠিকঠাক আছে কিন্তু খুঁটিটা নেই, এটা কি তৌহিদ? কিন্তু আরেকটা জিনিস আছে যাকে বলা হয়েছে দিনের খুঁটি, কোনটা, কোন আমল দিনের খুঁটি, ইসলামের খুঁটি? হ্যাঁ, আর সালাত ও ইমাদুদ্দিন, সেটা কি, সালাত, নামাজ। যদি কোনো মানুষ আকিদা ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না, বাকি সব কিছু করে, ওমরা করছে মাশাআল্লাহ, ওমরা করছে, হজ করছে, ওমরা করতে যাওয়ার সময় মা আমি মক্কায় এসেছি, আমি মদিনায় এসেছি, আহা কত কত কণ্ঠে আবেগ ভরা, কত ভালোবাসে রাসূলকে, কত ভালোবাসে মক্কা মদিনা, কিন্তু ওই যখনই ওমরা করতে যায় নামাজ পড়ে, তারপরে এসে আবার যে আল্লাহ কামার খান ফিরে গেল, লেজটা সোজা করা হলো, লেজটা আবার গুটিয়ে গেল, কার লেজ বলছি না, বুঝতে পারছেন তো? এক ওলামারা একটা জিনিস মানে শর্ত অতিরিক্ত অবশ্য বললাম মতভেদ আছে, সেটা হচ্ছে কি, নামাজ, নামাজ থাকতে হবে, এটা হচ্ছে ভিত্তি, আর তৌহিদ সহ নামাজ, আমলের মধ্যে নামাজ থাকতে হবে, তবে মানুষের অন্যান্য আমল কি হবে, কবুল হবে। আর নামাজের জন্যই তো মাসাহ, তাই না, উজু ইত্যাদি শর্ত। বেশ, আর যেটা বাদশাহ আগে থেকেই বলে ফেললেন সেটা হচ্ছে শর্ত, আমল কবুল হওয়ার শর্ত, সে শর্তটা, প্রথম শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনার তৌহিদ আছে, সব আছে, কিন্তু আমলটা যখন করছেন তখন লোক দেখানি করছেন, লোকের কাছে নাম নেওয়ার জন্য করছেন, তাই না, পয়সা কামানোর জন্য করছেন, তাহলে সে আমল আল্লাহর কাছে কবুল হবে না, ইখলাস থাকতে হবে। কার জন্য করবেন, কেবলমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্য করবেন, আর এর মধ্যে কোন রকমের আপনার ভেজাল ঢুকলে হবে না, স্বার্থের জন্য কি, কাউকে দেখাবার জন্য কি, কাউকে, ওই যেমন বলি মাঝে মাঝে যে আপনি বাংলাদেশ থেকে এলেন, মোহাম্মদ মাশাআল্লাহ আন্তারাজুল কোয়েশ, বাংলাদেশ দাওলা মুসলিমা, লেশ মাহফিসাল্লি, তখন আপনি বললেন হু হু, আপনি তো জানেন আমি নামাজ পড়ি না, বল শুভ মোহাম্মদ আন্তাফিসাল্লি রাতে মেয়াতে রেয়াল জিয়াদা, মানে কি রাধন আরবি শিখেছেন না সেখানে, তুমি যদি নামাজ পড়ো, আমি মোতাবা মানুষ, তুমি যদি নামাজ পড়ো আমার কাছে কাজ করবে, তাহলে 100 রিয়াল বেতন বাড়িয়ে দেবো। আপনি দেখুন সমস্যা কি, মাঝে মাঝে এসি রুমে মসজিদে এসে রেস্ট হবে, আর সেই সাথে আমি 100 রিয়াল বেশি পাবো, নামাজটা আপনি শুধু এই রিয়ালের জন্যই পড়ছেন, নামাজ হবে, হবে না, আপনি নামাজ পড়েন না, শ্বশুর বাড়ি গেলেন, মাশাআল্লাহ মোতাবা মানুষ সব, হাজি বাড়ি গিয়ে এবারে বউ বলছে লোকেরা সব কি কয়, বাড়ির লোকে কি কয়, আমার আব্বা কইছে, আপনি আপনি নামাজ পড়েন না, নামাজ হয় সমস্যা কি, নামাজ পড়ব, দিয়ে শুরু করে দিলেন নামাজ পড়তে, তারপর বাড়ি যখন গেলেন খালাস। এরকম মেয়েরা এক এমন জায়গায় বিয়ে হয়েছে যেখানে পর্দা পুশিদা, সেখানে নামাজ পড়ে, বাড়িতে গিয়ে পড়ে না, পর্দা করে সেখানে, বাড়িতে গিয়ে পর্দা ফাঁক। এগুলো কি, এগুলো হচ্ছে লোক দেখানো, লোক দেখানো, যে লোক দেখানো জিনিসটা হলে পরে, আপনি তৌহিদ আছে ঠিক আছে, শিরিক করেন না, কিন্তু এখানে ইখলাস নেই, আমলে কি নেই, এখলাস নেই, দান করছেন লোককে দেখিয়ে, হজ করছেন নাম নেওয়ার জন্য, কোরবানি করছেন নাম দেখো, নাম দেখুন ফেসবুকে আর কি বলে মিডিয়ার সামনে দেখাচ্ছেন, এত বড় গরু দিলাম, এই দিলাম সেই দিলাম। তো এইগুলো হচ্ছে যে যার মধ্যে এখলাস নেই। দুই নম্বর শর্তটা কি? তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যত সংখ্যায় করেছেন, যে সময়ে করেছেন, সমস্ত রকমের পদ্ধতি কার হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হবে, অন্য কারো পদ্ধতি হলে হবে না। আপনার জ্ঞান বলছে যে এটা না হলে, এটা হলে মনে হয় ভালো হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না এইটা। আলী বলছেন যদি বিবেক দ্বারা হতো তাহলে মাসাহটা পায়ের তলাটা করাই উত্তম ছিল, কিন্তু বলছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের উপরটা করেছেন, আমাদেরকেও তাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।